السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه، أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد بعد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وإنك لعلى خلق عظيم. وقال النبي الأمين عليه أفضل الصلاة والتسليم: أكثر ما يدخل الناس الجنة تقوى الله وحسن الخلق. رواه الترمذي والحاكم. যাবতীয় প্রশংসা সুখ্যাতি ও গুণগান হামদ তারিফ মহান রব্বুল আলামিনের জন্য, যার বিশেষ মেহরবানিতে আমরা আজকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ, উত্তম চরিত্র এ বিষয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা করার সুযোগ পেলাম। এজন্য আমরা সবাই আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদা করে করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম পেশ করছি নবীকুল শিরোমণি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম ভাই সকল, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হল আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি রূপ ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ফুলের চেয়েও মহাপবিত্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তার মাধ্যমে, তার আচার ব্যবহারের মাধ্যমে, মানুষের সঙ্গে লেনদেনের মাধ্যমে, কথোপকথনের মাধ্যমে, চলাফেরার মাধ্যমে, সর্বক্ষেত্রে তিনি একটা উত্তম আদর্শবান মানুষ, উত্তম আদর্শময় একজন মানব ছিলেন। এমনকি তার চরিত্র সম্পর্কে মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। সূরা কলমের 4 নম্বর আয়াতে আমরা দেখতে পাই। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তম চরিত্রের মাধ্যমে একজন আরেকজনের সঙ্গে মহাব্বত পয়দা করেছেন, প্রেম প্রীতি ভালোবাসা সৃষ্টি হয়েছে, মানুষ তাকে ভালোবেসেছে, মানুষ তাকে মহাব্বত করেছে, মানুষ তার সঙ্গে এমনভাবে সেই মক্কা রুক্ষ মেজাজের কঠিন হৃদয়ের মানুষগুলি নরম হৃদয়ে পরিণত হয়ে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে তারা একটা পরশ পাথরের সংস্পর্শে এসে সোনার মানুষে পরিণত হয়েছিল, সেই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কারণে। সম্মানিত বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসাহ প্রদান করে বলেছেন, উত্তম চরিত্র গঠনের জন্য বলেছেন, আকসারু মা ইউদখিলুন নাসিল জান্নাহ তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক, যে মানুষকে জান্নাতে সবচেয়ে দুটি আমল জান্নাতে প্রবেশ করাবে, একটি হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, যার অন্তরে যতটুকু যেভাবে যত বেশি আল্লাহর ভয় থাকবে, পরহেজগারিতা থাকবে এবং উত্তম চরিত্র যার বেশি থাকবে সে জান্নাতে বেশি করে প্রবেশ করতে পারবে। অর্থাৎ এই দুটি আমলের মাধ্যমে মানুষ জান্নাতে বেশি করে যেতে সক্ষম হবে, যেটা তিরমিজি শরীফ এবং হাকিম ইমাম হাকিম বর্ণনা করেছেন। সম্মানিত বন্ধুগণ, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্র কি রূপ ছিল, তিনি অত্যন্ত নিষ্ঠাবান এবং হকপন্থী একজন নবী এবং রাসূল এই পৃথিবীতে প্রেরিত হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা খুলুকুহুল কুরআন। রাওয়াহু মুসলিম। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে কানা খুলুকুহুল কুরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চরিত্র ছিল হলো কুরআন, কুরআনের যা নির্দেশ, কুরআনের যা আদেশ, কুরআনের যা নিষেধ, সেই আদেশগুলি তিনি পালন করেছেন, নিষেধগুলিকে বর্জন করেছেন। অর্থাৎ কুরআন যা বলে সেটা তিনি হুবহু মডেল হিসাবে প্রেরণ করেছিলেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলা হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ নেতা হলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। সম্মানিত বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে অনেক কথা বর্ণিত হয়েছে, তিনি কিভাবে কার সঙ্গে আচার ব্যবহার করতেন, যেমন তার দুই একটি আমরা কথা জেনে নেই। আসুন সেই হাদিস থেকে তার দুই একটি কথা আমরা শিখি। যে আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আহলি, সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাম তার পরিবার পরিজনের সঙ্গে কিভাবে আচরণ করেছিলেন, কিভাবে ব্যবহার করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবার পরিজনের সঙ্গে সুন্দরভাবে নরম ভাষায় সুন্দর করে কথাবার্তা বলতেন, তাদের সঙ্গে হাসি তামাশা করতেন, যেটা বৈধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সঙ্গে উত্তম আচরণ করেছিলেন। তাই তো প্রিয় নবী হাদিস শরীফে বলেছেন, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে তার পরিবারের কাছে শ্রেষ্ঠ, আমি আমার পরিবারের কাছে উত্তম। রাওয়াহু আত-তিরমিজি, এটাও সুনানে তিরমিজির মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। সম্মানিত বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আচার ব্যবহারে, তার কর্মপদ্ধতিতে তিনি ঘরে সহযোগিতা করেছিলেন, তার বিবিদের কাজে সহযোগিতা করেছিলেন। এমনকি বলা হয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সঙ্গে তিনি বিভিন্ন কাজে সহযোগিতা করেছিলেন। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো তার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কাপড় ধোয়ার কাজেও সহযোগিতা করেছিলেন। আয়েশা ওয়া কানাত আয়েশা তাগতাসিল মাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন ইনা'ইন ওয়াহিদ। হ্যাঁ, কখনো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই বালতি থেকে পানি নিয়ে গোসলের কাজও সম্পাদন করেছিলেন। অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা বলছিলেন, রাখো তুমি রাখো, আমি তোমার এই কাজটা করি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, না, আমিও তোমাকে সহযোগিতা করি। সম্মানিত বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার পরিবারের বিভিন্ন কাজেও সহযোগিতা করেছিলেন। যেমন কানা ইয়াকুনু ফি মিহনাত আহলি ফাইযা হাযারাতিস সালাত ইতাওয়াদ্দা ওয়া ইখরুজ ইলা সালাত, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফে বর্ণিত হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে যে অবস্থান করেছিলেন, এজন্য তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কাজ করতেন বাড়িতে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে তিনি পরিবারের বিভিন্ন কাজে সহযোগিতা করেছিলেন, কিন্তু যখন নামাজের সময় হতো, আজান হতো, নামাজের সময় হতো, তখন তিনি বেরিয়ে যেতেন নামাজের জন্য, উযু করে বের হয়ে যেতেন নামাজের জন্য। সম্মানিত বন্ধুগণ, এমন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের সমস্ত কাজের সহযোগিতা করেছেন। বিশেষ করে এমনকি বলা হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তার নিজের কাপড়টা পর্যন্ত অনেক সময় সেলাইয়ের প্রয়োজন হলে সেলাই করেছিলেন। কখনো যদি ঘরের কোনো মানে ঝাড়ু দেওয়ার কাজ করা হতো, তিনি নিজের হাতে সেগুলি করেছেন। কখনো তার জুতাটা ঠিক করার কাজ হলে সেটাও তিনি করেছেন। সম্মানিত বন্ধুগণ, এই হলো পরিবার পরিজনের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেভাবে ব্যবহার করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের অন্যান্য স্ত্রীদের, অন্য 11 জন স্ত্রী, যে আমরা কিছুদিন আগে একটি বর্ণনা করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ, এ সম্পর্কে আপনারা দেখে নিতে পারেন যে আল্লাহ নবীর বিবিগণ কয়জন ছিল, সেই বিবিগণ তাদের সঙ্গে কিরূপ আচরণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার সঙ্গে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। হ্যাঁ, দিন ভাগ করা ছিল যে আজকে এর কাছে, আজকে অমুক দিন ওর কাছে, আরেকদিন আরেকজনের কাছে, অমুকের ঘরে আমি অবস্থান করব, এরকম ভাগ করা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আদল ছিলেন, ইনসাফগার ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো যদি কোথাও যাওয়ার প্রয়োজন মনে করতেন, তখন কুরআন ডেলে, অর্থাৎ যে লটারির মাধ্যমে তিনি কোন স্ত্রীকে সফরে নিয়ে যাবেন এটা নির্ধারণ করতেন। তিনি ইনসাফ গার ছিলেন, আদল ছিলেন, ন্যায় বিচারক ছিলেন। সম্মানিত বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, কথার মাধ্যমে তার চরিত্র কেমন ছিল, যে কথা বলতেন মনে হয়েছে মুখ থেকে মুক্তা ঝরাত। একটি কথা মানুষ তার কাছে শুনলে খুব সুন্দর করে হৃদয়ঙ্গম করত, বুঝতে পারত যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে কি বললেন। আপনার আমার মতো যে এমনিও প্রলাপ বকতেন না, অনেক মানুষ প্রলাপ বকে এমন করতেন না, তিনি যে কথা বলতেন তার মধ্যে খুব একটা যে যে মানে এমন একটা কথা ছিল যে কথাটা তিনি অল্প শব্দে হলে অর্থ তার ব্যাপক ছিলেন। হ্যাঁ, এমন কথা ছিল যে জওয়ামি অল কালাম, অর্থাৎ রসুল্লাহ সাল্লামের কথাগুলি ছিল খুব ব্যাপক অর্থবোধক কথা, রাসূলুল্লাহ সাল্লামের কথা ছিল। এমন একটা হাদিসে এসেছে যে মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরুদু সারদাকুম হাযা ওয়ালাকিন কানা ইয়াতাকাল্লাম বিকালামিন বাইনান ফাসলান ইয়াতাহাফফাযুহু মান জালাসা ইলাইহি মুত্তাফিকুন আলাইহি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি কিছু বক্তব্য না যেমন আমরা অনেক সময় বলে থাকি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছিল খুব স্পষ্ট, এবং যেটা শুনে যারা তার কাছে ছিল অবস্থান করত তারা খুবই হৃদয়ঙ্গম করতে পারত, বুঝতে পারত। সম্মানিত বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চরিত্র শিশুদের সঙ্গে কেমন ছিল, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিশ্ব নবী হয়ে ছোটদের শিশুদের পাশ দিয়ে যত যখন অতিক্রম করতেন, কানা ইউসাল্লিমু আলাল আতফাল, তিনি ওই ছোট ছোট বাচ্চাদেরকে তিনি সালাম দিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন করে তিনি সেই বাচ্চাদেরকে মহব্বত করতেন, তাদেরকে চুমু দিতেন। এমনকি ইমাম হাসান হোসেন যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা একদা খুতবা দিচ্ছেন, এমন সময় ইমাম হাসান হোসেন এসেছিল, আল্লাহ নবী খুতবা বন্ধ করে তিনি নেমে তাদেরকে কি আদর করেছিলেন, নিয়েছিলেন। যেমন একটা হাদিসে এসেছে যে ওয়াজা আল হাসান ওয়াল হোসেন ওয়া হুমা ইবনা بنته وهو يخطب الناس فجعل يمشيان ويعثران فنزل النبي صلى الله عليه وسلم من المنبر فحملهما حتى وضعهما بين يديه ثم قال صدق الله ورسوله واعلموا انما اموالكم واولادكم فتنه وان الله عنده اجر عظيم। অর্থাৎ এই হাদিসের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা খুতবা দিচ্ছিলেন, এমন সময় হাসান হোসেন এসেছিল, আল্লাহ নবী খুতবা থেকে নেমে তাদেরকেও নিয়েছিলেন, কোলে নিয়েছিলেন, এবং তিনি এরপর আবার বক্তব্য শুরু করতে যেয়ে বলেছিলেন যে জেনে রাখো যে আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যেমন আল্লাহ বলেছেন যে তোমরা তোমাদের সম্পদ তোমাদের সন্তানরা এটা একটা পরীক্ষার বস্তু, কিন্তু আল্লাহর কাছে অনেক বড় পুরস্কার এদের মধ্যে রয়েছে। অর্থাৎ রাসূলুল্লাহ ইসলাম তাদের সঙ্গে খুব নরম ভাবে আদর যত্ন করতেন, বিশেষ করে ছোট ছোট শিশুদেরকে। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়াতেন, নামাজ পড়ানোর সময় যদি কোনো বাচ্চার শব্দ শুনতে পাইতেন তখন তিনি নামাজটাকে কিছুটা সংক্ষেপায়িত করতেন যাতে করে তার মা কষ্ট না পায়। আল্লাহু আকবার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তার খাদেমের সঙ্গে ব্যবহার করেছিলেন, শুনেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে আমি রাসূলুল্লাহ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু قال খাদামতু নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 سنين والله ما قال اف قط ولا قال لشيء لما فعلت كذا وهلا فعلت كذا رواه الشيخان وابو داود والترمذي বুখারি মুসলিম শরীফে ইমাম আবু দাউদ ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর খেদমত করেছি, কিন্তু কোনদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেননি যে এমন করে কোনো ধমক স্বরে কোনো কথা বলেননি। আর কোনো কাজ যদি আমি না করে থাকি বলেনি এই কাজটা কেন করনি, কোনো কাজ যদি করে ফেলেছি কখনো বলেননি যে কেন তুমি এই কাজটি করলে। আল্লাহু আকবার, তাহলে কি উত্তম নমুনা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। বর্তমান সমাজে দেখা যায় মানুষ বিশেষ করে আমাদের দেশে যারা অনেক প্রভাবশালী লোক আছেন তাদের বাসায় কোনো কাজের বুয়া থাকলে ছোট্ট বাচ্চারা কাজ করলে তাদের পিঠের মধ্যে সেক দেয়া হয়, হ্যাঁ অনেক সময় গরম পানি ঢেলে দেয়া হয়, আল্লাহু আকবার। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই চরিত্র ছিল না, তিনি কোনোদিন কোনো খাদেমকে মার দেন নাই। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিমান লাহু ওয়ালা ইমরাতান ওয়ালা দরাবা বিয়াদিহি শাইআন কাত ইল্লা মুজাহিদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো কোন খাদেমকে মার দেননি, এমনকি তার স্ত্রীদেরকেও মারেননি, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিষয়ে কারোর উপর কোন হাত তোলেননি। আল্লাহর পথে জিহাদ করা জেহাদ অবস্থা ছাড়া অন্য সময় তিনি কারো ওপর কোন হাত তোলেননি। সম্মানিত বন্ধুগণ, এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, কাদের সঙ্গে সেই খাদেমদের সঙ্গে। আমাদের শিক্ষা নেওয়া দরকার আমরা যাতে এভাবে খাদেমদের উপর কোনো প্রভাব না করি। সম্মানিত বন্ধুগণ, খুব সংক্ষেপ করবো, আল্লাহ নবী ইসলাম কেমন রহমত ছিলেন, যে আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য রহমত স্বরূপ এসেছেন, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কারো উপর কোনো হঠাৎ করে এমন করে কারোর সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হননি, কারোর সঙ্গে মারামারি করেননি, কারোর সঙ্গে কাটাকাটি করেননি, কাউকে অভিশাপ করেননি। মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা আলান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো ফাহিশা কথা বলেননি, কোনো অভিশাপ করেননি, কারো উপর বদদোয়া এমন করে করেননি। যতটুকু বিশেষ করে মুসলমানদের সঙ্গে কারোর সঙ্গে এই সব কাজ তিনি করেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরকম করে দোয়া করেছিলেন যে কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েবের মাটিতে যখন তার উপর অনেক অত্যাচার করা হলো তারপরেও তিনি বদদোয়া করেননি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে বললেন তুমি শুধু অনুমতি দাও যে মক্কার দুটি পাহাড় নিয়ে এসে এদেরকে চেপে নিষ্পেষিত করে দেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তা না করে তিনি বলেছিলেন না, বরং আমি দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন এদের মধ্য থেকে এমন কিছু সম্প্রদায়কে বের করবেন যারা ভবিষ্যতে এই সাক্ষ্য দেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমন সাক্ষ্য দিয়ে কালিমাতুত তাওহীদ তাদের মধ্যে প্রতিষ্ঠিত হবে। এই দোয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, যার বাস্তবতা আমরা এখন দেখতে পারি। সম্মানিত বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন রহমতশীল ছিলেন, তিনি আরো উৎসাহ দান করেছেন আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া দেখায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দয়া করেন, তার প্রতি রহমত নাজিল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত ক্ষমাশীল ছিলেন, তার চরিত্র ছিল ক্ষমাশীল। একদা এক গ্রাম্য ব্যক্তি এসে আল্লাহ নবী ইসলামের মসজিদে পেশাব করতে শুরু করেছে, তখন মানুষেরা তাকে ধমক দেওয়া শুরু করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সারো সারো ওকে পেশাব করতে দাও। পেশাব করা যখন হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে বললেন যে দেখো ইন্না হাযিহিল মাসাজিদ লা তাসলুহু লিশাইইন মিন হাযাল বাউল ওয়ালা আল কদর ইন্নামা হিয়া লিযিক্রিল্লাহ ওয়াসসালাত ওয়া কিরাআতিল কুরআন। وقال فامر رجلا من القوم فجاء بدلب من ماء فشنه عليه رواه مسلم। অর্থাৎ একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মসজিদে এসে এক গ্রাম্য লোক পেশাব করতেছিল, অন্যরা তাকে ধমক দিচ্ছিল, নবী বললেন তাকে ছেড়ে দাও পেশাব করতে দাও। পেশাব করা যখন শেষ হয়ে গেল আল্লাহ নবী তাকে ডেকে বললেন যে দেখো এটা একটা মসজিদ, এই মসজিদ ইবাদত করার জায়গা, এখানে পেশাব পায়খানা ইত্যাদি কাজের জন্য এই মসজিদ নয়, এটা হলো আল্লাহর জিকির করার জন্য, নামাজ পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য হলো এই মসজিদ। এরপর আল্লাহ নবী এক ব্যক্তিকে বলেন যাও এক বালতি পানি নিয়ে এসো, পানি নিয়ে এসে সেই পানি প্রবাহিত করে দিয়ে মসজিদ পবিত্র করে দিলেন। সম্মানিত বন্ধুগণ, এটা হলো মুসলিম শরীফের হাদিস। তাহলে আমরা কি বুঝলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি রকম ছিলেন যে তার দাওয়াতের মাধ্যমে, আর এক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমত কেমন ছিল। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদা এক যুবক এসে বলতেছে হে আল্লাহ নবী আপনি আমাকে অনুমতি দিন যাতে করে আমি ব্যভিচারে লিপ্ত হতে পারি, অর্থাৎ জেনা ব্যভিচার করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক যুবক এসে অনুমতি চেয়েছিল, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, তাকে অন্য সবাই তো তাকে ধমক দেওয়া শুরু করলো, হ্যাঁ তুমি কি কথা বলো আল্লাহ নবীর কাছে এসব কথা বলে তো তুমি অনুমতি চাও। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে বললেন, শোনো আমার কাছে আসো। এসে বললে তিনি তাকে বললেন, আতুহিব্বুহুল উম্মাক, তুমি কি তোমার মায়ের সঙ্গে কেউ জিনা করুক এটা পছন্দ করো? তিনি বললেন, না কখনো চাই না। এরপরে বললেন, তোমার মেয়ের সঙ্গে কেউ জিনা করুক এটা কি চাও? কয় না চাই না। এরপরে বললেন, তোমার যে বোনের সঙ্গে কেউ যদি এটা করে তাহলে কি তুমি পছন্দ করো? যে না করি না। তোমার খালার সঙ্গে কেউ জেনা করুক পছন্দ করো? না করি না। তোমার মানে ফুপুর সঙ্গে কেউ জেনা করুক পছন্দ করো? যে করি না। আল্লাহ নবী ইসলাম তারপরে এমন করে প্রত্যেক কথার পিছনে তাকে বলেছিলেন যে ওই রকম ভাবে মানুষও পছন্দ করে না তাদের মায়ের সাথে, তার মেয়ের সাথে, তার বোনের সাথে, তার ফুপুর সাথে, তার খালার সাথে তুমি জেনা করো এটা মানুষও চায় না। এই কথা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই হাতটি তার ঘাড়ে রেখে বলেছিলেন, আল্লাহুম্মা ইগফির যামবা, আল্লাহ এর গুনাহ তুমি মাফ করে দাও, ও তাহহির কলবা, তার অন্তরটা পরিচ্ছন্ন করো, ও হাসান ফারজা, তার লজ্জাস্থানকে তুমি হেফাজত করো, এমন করে আল্লাহ নবী দোয়া করেছিলেন। ফালাম ইয়াকুন বাদা যালিকাল ফাতা ইয়ালতাফিত ইলা শাই, এরপর থেকে ওই যুবক আর ওই জিনা ব্যভিচারের কাছে কখনো উদ্বুদ্ধ হয়নি। এই ছিল রাসূলুল্লাহ ইসলামের হিকমতপূর্ণ বর্ণনা দাওয়াতের কথা, এটা আহমদ শরীফের হাদিস। সম্মানিত বন্ধুগণ, নবী করিম ইসলাম তিনি কি করতেন, মজাহ করতেন, অর্থাৎ আল্লাহ নবী কখনো কখনো কি হাস্যোজ্জ্বল মুখে, তিনি সবসময় হাসি মুখে কথা বলতেন, ইবতিসাম ছিল তার কথার মাধ্যমে, অর্থাৎ মুচকি হাসি হাসতেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ঠাট্টা মশকরাও করতেন, তবে যেটা বৈধ সেটা করতেন। যেমন একদা এক মহিলা বিশেষ করে বৃদ্ধ বৃদ্ধা মা এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ফাকাদ সালাত ইমরাতুন আজুজ ফাকালাত قالت يا رسول الله ادع الله ان يدخل ان يدخلني الجنه। এক বৃদ্ধা মহিলা এসে আল্লাহ নবীকে বললেন, হে আল্লাহ নবী আপনি দোয়া করুন আল্লাহ যাতে আমাকে জান্নাতে প্রবেশ করান। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া উম্মে ফুলান ইন্নাল জান্নাতা লা তাদখুলহা আজুজ। আল্লাহ নবী বলেছিলেন, হে উম্মুকের মা জেনে রাখো বৃদ্ধা মহিলা তো জান্নাতে প্রবেশ করবে না। এই কথা শুনে মহিলা ওই বৃদ্ধা মহিলা কাঁদতে লাগলেন, ক্রন্দন করতে লাগলো। ক্রন্দন করতে করতে যখন যাচ্ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আখবিরুহা আন্নাহা লা তাদখুলহা ওয়া হিয়া আজুজ, খবর দাও ওকে জানিয়ে দাও যে কোন বৃদ্ধা মানুষ জান্নাতে প্রবেশ করবে না, যখন জান্নাতে প্রবেশ করবে তখন তো সে শাবাব হবে, যুবতী হবে, তার নয় মানে তার যৌবনকাল ফিরিয়ে আসবে। অর্থাৎ এটাও তার সঙ্গে তিনি মজাক করেছিলেন, তার সঙ্গে মানে একটা ঠাট্টা মস্করা করেছিলেন, কিন্তু এটা বৈধ। সত্যি কথা, জান্নাতে যারা যাবে তারা তো কি এরকম বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাবে না, তারা সাপ এবং সাপ্পা হয়ে চলে যাবে, যুবক যুবতী হয়ে জান্নাতে যাবে। সম্মানিত বন্ধুগণ, এরকম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক চরিত্র রয়েছে যেগুলো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। যাই হোক, আমরা সংক্ষেপে যেটা জানতে পারলাম যে আপনার আমার উত্তম আদর্শ হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর মধ্যে। আসুন আল্লাহ নবীর জীবনকে আমরা নিজেদের জীবনে পরিগণিত করি, তাহলে আমরা নিজের চরিত্রটাকে নবীর চরিত্রের সঙ্গে মিলিয়ে নেই এবং আমরা উত্তম চরিত্র বানায় জান্নাতে যাওয়ার চেষ্টা করি। কারণ একটা হাদিস এসেছে, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, সবচেয়ে শ্রেষ্ঠতম ইমানদারদের মধ্যে সেই যার চরিত্র হলো কি উত্তম। ওয়া খায়ারুকুম খায়ারুকুম লিআহলি, এমন করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক সময় দোয়া করেছিলেন যে আল্লাহুম্মা হাসসিন কামা হাসসানত খালকি ফাহাসসিন খুলুকি, আল্লাহ আমার চেহারা যেমন সুন্দর করেছো আমার চরিত্রটাও সুন্দর করো। এই দোয়া করি, এই কামনা করে আজকের মতো এখানে শেষ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।